على أمور الدنيا والدين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وارزقنا عملا صالحا وتقبل منا برحمتك يا أرحم الراحمين. أما بعد، فأحبابنا الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الله تبارك وتعالى بشابش شكريا. الحمد لله، الله تبارك وتعالى بشابش إيساني والعرى الوراسي. الحمد لله، خوي فريدني يا مطول مزي الله تبارك وتعالى شكريا. خوي نفريدني يا مطول مزي الله تبارك وتعالى وتعالى رازي أوفن شكريا. الله رازي عباديه شكريا. شكم مزي الله شكريا. دكم مزي الله شكريا. ثارتم مزي الله شكريا. دعم مزي الله شكريا. شنتم مزي الله شكريا. وشنتم مزي الله شكريا. هر وقت مزي هر حالة مزي الله تبارك وتعالى شكريا. او بيانولو مربيال الله تبارك وتعالى شكريا. يام بشي برو نيامت شكريا غوري فارد ديانو نيامت نيامت القدر بزود ديانو نيامت شكريا بزود ديانو نيامت شكريا اعتقاد غرد ديانو نيامت شكريا خوي فارد ديانو نيامت حتى الله بيانولو مربيال الله تبارك وتعالى يين আল্লাহর হুদুম বন্দাওয়াল ও তারিফ গজ্জেদে কুরআন শরীফ মাজিদ শুকরিয়া করি গিয়ে বেশি বড় বড় নিয়ামত ওলম মাজিদ আল্লাহ ইয়ারার হুনাত দিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহর বালা তারিফ যে আল্লাহ ইনি কি আর দিনিয়ান ওরে কে হেদায়ত গজ্জে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা আল্লাহ হেদায়ত গজ্জে আররে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকরিয়া ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ যদি আল্লাহ আর হেদায়ত না করিত আর হেদায়ত লত না পাইতাম ও আল্লাহ তোমার শুকরিয়া যদি হেন্দিল্লা হয়ে যায় দেউল আল্লাহর বালা বালা বন্ধ বলিন আর তো কি হরিব বৈন মুরব্বিয়ল যদি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামিন খন্দকর ওয়াক্ত মাজিদ লড়াইয়ের আগে যে দিনে কি গাত কুরের হে ওয়াক্ত যদি আর নবীর এ হতাগিন হত দেওয়ালে اللهم لولا انت ما اهتدينا او الله تو نوتا بولي ياريد تو هدايت نغريتا بولي ياريد ارا هدايت الله نفايتام ارا هادي مهتدي بندا بني نفريتام اللهم لولا انت ما اهتدينا ارا هدايت الله نفايتام ولا تصدقنا ولا صدقا غري فتام ولا صلينا ولا نماز غري فتام ولا اغنا غشتير الرحم صلاة رحم حفاظت غري فتام ولا رشتداري حفاظت غري فتام ولا بلهم مزعاي فتام ولا دين رحم مزعاي فتام ولا جهاد رمجان مزعاي فتام ولا تصدقنا ولا صلينا فأنزلا سكينة علينا وثبت الأقدام إن لاقينا أو الله تنعر القلوب الوريد سكينة نازل قرأ يا الله أو الله تنعر القلوب الوريد سكينة نازل قرأ عار القدم الوريد ثابت راكو ميدان المزيد دشمن المنتو زيد دنكتي أيوم تنعر القدم الوريد ثابت راكو حتى الله بيين الله مربيال قدم ثابت تكون ينبشي برا نعمت নামাজ মাজক বালাই হামতক ফেলে খের মাজক কদমরাও বাইনল সাবিত রাখা ফরিন হদম মানুষ বিলাই দিল্লা বিলাই মানি বিলার ফিট যে নাকি মেডি মাদে বাজাই নে ফারি হদম মানুষ হেন দিল্লা থলে হন কুলতু দরিবা হইনে ফারো kodumu da sabit notakin. İhvani aran dilen dile fitneme zahir fonsiga değil. Allah'ı hod deyit. Hodun zagar, hodun ahyanan, hodun ahvalar hoddehun dillah. Fetezille kademun ba'de thubutiha. Hodu kodum sabit vela kodum sassaracagoy. Tüle arra kodum acıdı di kunçdu di medimme sabit no dolin. Tüle arra halut keyni bu. En fitne ol manşar varay bu deyin. Hatta kodum sabit asa deyin. Kodum ora sabit raki vecce deyin. Hindile manuşu da sassara zargo deyin. O bayayın ol. Fitne hodin beşi barashis. Honogga manşir. Nizan nafsara en nubuzi odin. Ay fitne tu basi giygoy. Manşar varay fitne fulle fucce deyin. Mar varay no farin. Muy bişi bala, muy bişi saçay, muy bişi fasan wala. O bayayna lo murabbiya le khata daase no hayo. Fitne hodi ba fitne amma, khata zon duha haigi oy, khata zon holat farigi oy, khata zon hore hore farigi oy. İkhwani ki Allah, fitne barodi het Allah. Belki Rasul sallallahu aleyhi ve sellem ek hadisem madhe farmaddi. Enugga zabanay bode manşar vorid. Ugga manush binna mu'min de ulin hazinna bigidi jagoy hazinna mu'min de ulin binna bigidi jagoy ikhwani onara khayal go jo mu'min buli hoyi mu'min buli hoye onara khayal go jo mu'min bigidi jar go den musliman no onna manush no mu'min hodbe bishi boro martaba wala manush imanor modhe bishi boro qimat wala manush hendila manush dar di fitnar mondo taino farad de ulin Tolu obayayın önüne manuş taifari bunir. Het Allah onara yan yad gıcı, onara yan yad rekko. Hazret Nuh aleyhissalatu vesselam'ı fuarir keştir vore tuli nafari. En adır gürü hod deyit. Ya bu neyyarkam ma'ana ve la tekum minel kafirin ve la tekum ma'al kafirin. Kafir akolar fuadin hoş. Ofuda arar vadi utgay. Söyle ikhwani, avvalan Nuh aleyhisselam fuarede kadhon dil halatot. Wa nada Nuh ibnah. Fuahore. Wa kana fi ma'zil. İkhwani. Nuh aleyhisselam fuatu edun fuat jawal musibatu rokta mod khodigoyin. Hadallah hotofiya jawal. Hodofuat jawal, hodofiat jawal, musibata raktam mada zagoy, zagoda zagoy etara firayno di. Tole zale zagoy moratarga mora firay di. Zana hodde tora go etar diyom, zale zagoy moratarga mora firay di. İkhwani musibata raktam madin, fuat jahunna hundillah, hedin de haza, musibata raktam madin, manşara buzi farin, musibata raktalı yare, onna vaktalı yare bişi farak. ولذلك الله تبارك وتعالى يفرم الحمد لله ونادى نوح ابنه وكان في معزل حليقا يا سبحان الله وكان في معزل حليقا نوح عليه السلام رفوا فانمد خبار ادون فوجا والهدقيوي تولو باي ازياد دو حمد اصد دولي آتو تنیا بشي آتو رت بشي آتو بل بشي আতু দুয়ান বেশি আতু ফুয়াজ্জাওল বেশি আতু দুস্তওল বেশি সাস দুস্তইন একদিন গুস্তবনি যাইবই গুস্তবাদ হাড্ডি নলা ফাঁসে যাইবই তুয়াইদেন ভাবি হিতারারি ওমা আকসার আল আসহাব হিনা তাউদুহুম ওয়ালাকিন্নহুম ফিল নাইবাতি কলিলু মুসিবাতাম মাজে দুঃখম মাজে খমি জাগই হড় হড় জাগই তলেও ভাই আইনো নো মুরাব্বিয়াল ما أكثر الأصحاب حين تعدهم غني بشر ماذا بشيبه بشيبه بي ولكن مصيبة ماذا دحان ذا ولذلك يا معشر الكرام الله تبارك وتعالى ردرتك وكان في معزل يا بني يركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين. إخواني ونريان خيال غور نوح عليه الصلاة والسلام الكشتي وهي تجري بهم في موج كالجبال تجري معني دورير تسير معني سرير سولير تمشي معني أستاس زار تجري معني تس دورير تلفتنا روحتات من شدو الله ريكا دور يرا آفره الله عباد هونيكي باسن ورير كشتيان في موج كالجبال غيرال فارفان فارفان از يهودون فتنة وال انترنت وركي فتنة فيسبوك وريد فتنة واتساب مولا ساب وريد فتنة سناب شات يد فتنة او بيان الخطر لبرنامج اللمين اي هدون النمود نظر اينو قطو قو فتنة خندو باسي دام فرانرو خندو باسي دام نفسرو خندو باسي لدام ایمانارو خندو باسي لدام کنگوری باسي ارير آي الله راضي گوری فتام جنت کنگوری فتام نعيب زماننا والعيب فينا وما لزماننا عيب سوانا وليس الذئب يأكل لحم ذئب ويأكل بعضنا بعضا عيانا خد دارا زبان اربنا يغرير آر اربوتر عيب زبان اربوتر نو باغي باغر باغي باغ نوها لكن آر منو شول ایک زن ار ایک زن حیر فوره فلی تو لیا اخوانی اون را خیال گرو این فتنه مزی دورر تولت واتو یو اتو نیزر نفسر باسالی بالله فوزین در باسالی بالله شش ده رسول گوری زافری بو دورا فری بو الله را راضی گوری بالله شش ده رس گرا فری بو وهي تجري بهم في موج كالجبال ده كان فتنه وال هي فتنه ما ده خبر هن شمات باه واره هود الحمد لله او فوت كان هي دو بينون نوح عليه السلام فواره كان هي دو بينون يا بني او فوتنا فواره هنا هن هي نو كافي جا خوتو بولی حقتاگان حساو تو او کافر جاو منافق کا ار خودین تا کی بی تر ارو ادی اکا کنا اشنا خدا گن نماناس توارا نہ خدا یک نگو تو بالا خدا خودین نمانا دو حد دی نرا ادو بیشوز دو این ہن ہوی نے ہتا لو با این نارا بے گون ذمہ دارو فو این سو نارا بے گولن تو اسی فو یہ غلط گرد دو وقت ما دین তুমি কেসু রসিরে নরম করে দিও জবানা উবানাই ফাস্টিকা সোয়ার লেরো জোগরতে জবানা হিবে নাই ফাস্টিকা সোয়ার দিলে ফাস্টিয়া তো গুঁড়া ফাস্টিয়া দিও না তোমার টেটে ফিরে দিব ফুয়াই খেলা ফাস্টিয়া যাম বাঙ্কি করে যে দেরি বলি দালিক ফাস্টিয়া যারে উজুগরন জবানা হিবে নাই আর জবানাত ফুয়া গড়া গত্তু নেলা দি ফেলালে দরজারিয়া হানি হানি বই যাই দো تو مائی باہ در رکولی نو دیر خود سب کو کہ کنا ساج زمانہ میں فون نیلا دی ساسے باہ تو نیل یار گونا مشتی فرا فرا تو افری مار فور ہنی کے دیکھو نے کہ اللہ آ تو پورے دے آ باپ دے دے اللہ فوا یہ ہتا رے کو تو نیلا دی تے منو دس نین ما سلام ستی سلام تو لے علی ہن علاقہ نہیں کہ اللہ گت نیلا دی حجت دے تے اللہ اخوانی من القصص المؤسفه مکہ شریف مزار فوین عجائب وقف وين دوس وقف نين الحمد لله دوس يبا بايهوت شدر نوحلي بها بايهوت اكزون ساسار زون بايهوت ان دي الله بايهوت فضون بوني يود عجيب بايهوت تولي درا سولير عير زرگوي بود بصر بافوت نو شرم لاغير منشي خود دهت الله والله يا اخواني ونرى واقع قصة حجائي بنا يره نو بشی فوران خلا قصه حلی تل بابا خود دفواره دین او فوت فلان الله یاره نسالیش کی الله خود منشه آره بشی خور تر فواتو بواسین خور او فوت دید الله نسالیش بولا گیلی آج داره بودیم تو کنه فلان ایتر ایری دی فلا আর যদি এর দিনও ভারত দলে তুই আর কর্ণ গলিস ফুয়া হড়ে গিয়ে এক বছর ন দেখে বাফে সারা খামেলা ফুয়ারে বাফে ন দেখে আর এক বছর ইয়ে বাপ হড়ে ফুয়া হড়ে হিসাব নাই আর এক বছর ইয়ে জওয়াল নশিলে জামানাত ইয়ান বেশি দেরি ওর থালাতে সানাওয়াত বাপ হড়ে ফুয়া হড়ে হিসাব নাই এ তিন বছর বাদে হে ফুয়াই বারে ফারাইল্লা ফুয়াই নহুদুন এক্কান দূরে তিতারার ফারা তো বেশি দূরের ফারা মা দেখি বাইল ঠাইল দিয়ারে গাড়ির মাঝে বোয়া গাড়াই বোয়া গাড়াই ইজার গরম মধ্যে টেলিফোন করে হতা হয়ে দিয়ে টেলিফোন তো কেল করার বাদে কেল টেলিফোন জওয়াল মশিল দি তোমার ফুয়ারে আরা বান শারক কানা তু লয়ের টেলিফোন মাঝে দেন তোমার ফুয়ার লত ফাই আরা তোমার ফুয়ারে লো আইর তোমারা তো ইয়ারো ইয়ারে তাক তোমার ফুয়ারা আরা তো জি ফারার হইন তো বেটপুর দে বাসে বত্তি দিন ফারা ফারা ফাক্কা দোয়া মর ফুয়ারা হনে কি নো দিকনে মর ফুয়ারা হনে কি নো দিকনে এটা কত জনে মশওয়ারাই দিয়ে জানাজা ফারা গেলাই বল্লা ওই দি ফারা তোমার ফুয়া মরে গিয়ই তো বাবে হদ মত দিলে হদ দে মর ফুয়া জিয়াদা এ তিন বছর বাদে ফুয়াহি বারে দরি হয়ে জেরার হইন দে গাড়ির মাঝে মাঝে বোয়া গেড়াই মাঝে বুঝত দন নিন দরজা মধ্যে হাসাদ একজন হাসাদ একজন মাঝে তো ইধারে বোয়া গেড়াই ইদিলা ইদার ওয়ালা উদার থলে নেলিন ফারার ফারাম মজে লিয়েনি গরত দাকে যেতে নাকি আসছে ওয়াল্লাহ ইয়া ইখওয়ানি মাইয়ে বুরহা ফিনি বাল্লাহ ফোয়ারা গিয়ে দেই বুরহা সারা গর হরল এর গর তু বাইরে গিয়ে এ ফু আল্লাহ ও ফু তিন বছর ধরে হন বঙ্গরে রাখিল দে রে খোটে জালি দে কি হইল দে অফু তুই কি ভাই হতে আর তো ফুয়া এ বাফরে ফুল শুরুত হত দে ও বাজে তোমার তো আল্লাহ ফেট হুজিল নে বাফে হত অফু তাহার দিল চলে গিয়ে ইন কি সোয়াল কর অস ও বাজে আর তুই হেন দিলা ফুরিত দিয়া নমাজ তো হইত দিয়ে তাহলে যে নমাজ হিতাম বলি আরে ইয়া আল্লাহ এই শাল আহ এহেন কেন বাই হতি বা মত তুই হেন দিলা ফুরিত দে তাহলে দিল ফুরিলে তরিয়ান ফুরক থ মরগান নহুরক ইয়া আল্লাহ কেন জমানা গুজরি গি যদি হল আরো হোয়াটসঅ্যাপ মলে সাহেব হদা সাহেব পরাইলা সাহেব বেগুন সাহেব ইন নেলে তো হইলে জওয়ালা তো মাঝে হন বেগুন মুবাশির মানুষের মাঝে সাইদ বানার হত খেতি করে হেডে গরু জগার হেডে কুরবানি দের হেডে গরবানের হেডে বাজার ওল কুলের হেডে হত বেচা কিনা ওল ওই যার গই হেডে একজন দুজন মারি দুরি হাই ফেলার হেডে মসজিদ ফালি ফুটে দি ফেলার হেডে গর ফালি ফুটে দি ফেলার হত খেল অনিয়ন নিলি গিউই হতর জনে বেলি আর দু খালার হেড হত দের মরে তো লম্বর গ দিবি নে এর তো হিসাব করলে আর ডেলা দিয়া রে হত জনে কি খালা সাক্কা খালার চার পাঁচ জনে মিলে একজন এদেশর একজন এদেশর একজন এদেশর মিলি আরে খালার হত দে হিসাব বলে মরে লম্বর গ দিবি নে ইখওয়ানি মা হাদিহি আল ফিতনা ফিতনা তা দহমা ওয়াল্লাহ হামদুলিল্লাহ ফিতনা বাসি না ফারে দেখেন দিল্লাহ ফিতনা অন্য ভাই এন ফিতন লালহা আউয়াল ওয়ালা শুরু আছে ওয়ালা নিহায়ত আছে যত ইনসান আল্লাহ তো দূর হইব এত ফিতনাত ওয়ালিদালিক লা ইউনজিক ইল্লা তাকাররুব মিন আল্লাহ দেমাক দিয়ারে শরীয়তের বাইরে হামগুরি না মারে দেমাক ইয়ার শরীয়তের ভিতরে দিয়া পড়ে দে হেতাল্লা নূহ আলাইহিস সালাম ফুয়ারে হদ দে ও হুদিন আর ফুয়া দি আই ফুয়া ইদ দে দেমাক ও বাজি সোয়া তোমার ফানি ফার লন নফা ফারে যদি তোমার ফানির ওরে দা হজ্জে দে হলে আই দু লম্বা মানুষ আই ফারি বার ওরে উড়ি ফজ্জে দে হলে তোমার ফানি আর লছাই মানে লন নফা বিয়ান কি হতা আহলি হতা দেমাক কি হতা বাবে হদ শরীয়তি হদা কুরআনি হদা আল্লাহর আমর হদা ওয়াহী হদা লাসিম আল ইয়াউম মিন আমর আল্লাহ ইল্লা মার রাহিম আজিয়া আল্লাহ ইয়ে জারে বাসাইব ইতে একজন বাসি পারিব তার হনো কি বাসি না পারিব অনু ভাই এনন থলি হন তরিকা হন্নন বালা কি কুরআনি তরিকা বালা কিশোরী যদি তরি কাবালা নাকি দেমাকে বালা দেমাকে তরি কাবালা হন্নলে বাসি বাজে যেতারা শরীয়তের মানিয়ারে কেষ্টি মাঝে উড়ে গিয়ে ওই কিন বাসে বাজে নাকি দেমাক দিয়ার সালাক কোয়ালাই দিন বাসে বাজে ولذلك يا اخواني حريتكيو الله تبارك وتعالى اراري دنيات فودا گوجدين امتحان اختبار الگوري زيبو همها بہت مقدمہ دایار نوزای کی اللہ ارر وقایعین کی اللہ نہ فجدا تو دن ہوتا فتنہ از زی فتنہ ہوتا خون فتنہ تو باسیبا یوسف علیہ السلام ہدار اگر مزہ فوا زارو تو کی نے یا ایک فتنہ کیور فتنہ تھارو ما فوائن سوائن نو تولے ہوئی بارے اندلہ آدھر گرد دے فوائن دے تنرا بیش ایک زن اڈلہ نظر دیئے আর একজন আর ডিলে নজর দি হেতে লাও ভাই এনে হল এক গরম মজায় জঙ্গম বলি বেগুম গম শরত ন তার গরম জামাই ওই নজর দিয়ে দে বইবার আরো বুয়া বানাই ফালিউম লেকিন জামাই এবার বই নজর দিয়ে দে বইবার তো অন্য ফায়দা উল হাসিল করছু অন্য ভাই এনে ولذلك আয়াত আল্লাহ তৈয়ারি ফিতনা ফিতনাতুন নিসা ইখওয়ানি মায়ে ফুয়াইনন শৈতানর লাবুলিয়ারে মরত ফয়েন্দর লাবুলি শৈতানর কি রে মায়ে ফুয়াইন মরত ফয়েন্দর লাবুলি শৈতানর কি আনো বুঝি মায়ে ফুয়াইন মরত ফয়েন্দর শৈতানর কি দরি হয়ে গেল একজনে দরিদ্রার অসি কি ফরক খনে ফরক করি পারি একদিন আহিয়ানন হদন সওয়ালত মানুষে বেহা ফায়দা লো তলে হতে লাই আর ন হই রসিদা দরি দরিলে আরে দরিয়ান রসিলে আরে বানিয়ান তাই বিয়ান কি আর আরে হদন শিস ফরক আছে تعال من هنا يا اخي لا تحجب الكبر فرق اسين خدون شي زره هده تاكير ار خدون شي زره هده لوتكير او ما شاء الله دي الشنطه هذه حلوه ما شاء الله فين لقيت دي الشنطه هذه خلي جمال يشوف الشنطه شوف جمال كيف الشنطه هذه حلوه يا اخي صح تولي يا اخواني فتنه ورا فتنه এখান দেখি খালিগা আর এখান দেখি যে গরম মাঝে আছে মাইয়ে বহে গরম মাইয়ে ভবিষালি এদুন ফিতনা তো হাজি আর আসেন তৈয়ার আর আসেন আর হদ দেন ও কালাত হাই তুলাক আই তাহাইয়া তুলাক তোমার হাজি আর আসি রে ইখওয়ানি ইমনে কিমো এমো নাকি অমোগ নাই হার মহন হইব ইটার মন নলে উটার মন নলে এমো নলে অমো হনক মরি খানা মোলক দলা মোলক অনেন হে মো মদে দিয়ারে হতা হই বাসে মদে জামাইলে হতা হই বাসে মদে ডাইরেক্ট এলহুম মারে হতা হো এনলে হোয়াটসঅ্যাপ কেসু লিখে দে এনলে বেশি বেশি আওয়াজ দে মোল্লাই কেসু এন্য সিলল্লে হতা হই বাসে মদে হাজি বাজি আরে সুন্দর করে ক্যামেরা খুলি দি কেলা সিলে আর সুন্দর সাই দেখে বানরি খদুম মানুষে গরম মাঝেন ফর্দা ন রাখে বা তু হন তু দেশ তো মানুষ গা বারা দিয়া রে আনি আরে গরম মাঝে এরিতে হাম করতে যাও দরা হাইব তো যাও তার নেল চন দিন সিলর আদার গরম মাঝে আনি ফসাই দিচ্ছি থুয়া আজ সিলে ক্ষতি করিলে সিলর হালিকা দুষ্ণি ওকালত হাইতালাক থুয়ারই রিয়াই ولكن الوفاء عظيم يوسف عليه السلام خيانة نوبر نهاية القصة قبائي دي الحمد لله ان يوسف عليه السلام فاق ديان زودي قنزي مونتو سراجي دولي ما يفوا حسا يوسف مسا قنزي في ستو سراجي دولين يوسف حسا ما يفوا مسا بعض علماء والهدى قبائي بقوا دار مانوش মুসওয়ালা দাড়িওয়ালা আর বাস উলামা ওলে হদি বাগ দুদর ফুয়া তো তারা গরম মধ্যে তারা তো ফুয়াই ন বলে হর দুদর ফুয়া হন তো আসে হিতার রেয়ান ওজিরর ঘর হেডে খিদমত ঘরে দে বহুত খাদি মল আছে বহুত খিদমত ঘরে দে মায়া ফুয়াইন আছে মরত ফুয়াইন আছে اخواني زدتن اكي دكي عزيزي بودوش ديان يوسف اعرض عن هذا او يوسف اسكت عن هذا قلن سيبدريش خاموش وتاكيش منشور بويانيان نوديش اعرض ماني اسكت نهوش ساتور قر اعرض ماني اندلاني جي ازن سوال قلن او اعرض ماني الگوالو جاگوي تويد دوارا اسكت کا هور بعض زگا مز اسكت اي دي الله يحط لك زغات وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير نبي الدين كان خاص خطا اقوى ببيري بوزال هوني كار نهوشن خلي من يفندر هوني كار نهوش خلي فات فاري دي بهدين يا فتة فاري كي وي يا دكتا حال نجي غلقوز برا حجي یا توات تو دے دہن دے علاج کرا ہوجے کہ اللہ ہتے نا کا گرو گی دے اللہ ابدن مے ہندرے شوبے راکن نہ ہوگا الا جے ہتے ان دو تے نیلاتے من ہو دولی ہتے ان دو تے نیلاتے من ہولی کی ہوگا ہنکار نہ ہوش مے ہندر ہنکار نہ ہوش ہن ہتا فونا نی ویری بے لک کن ہتا کی سونا کن ہارو کن کی نیانی ری بار دیشنی ہنکار نہ ہوش یان دو تے خون ہور بس ہنکار نہ ہوبین کن هم باده اون هم هنی کار نهوش فرا کی نفره الان ما یه وای بی تور هم کن گریه لاین زمانی بشی آدر گتو ولی ذالق یا اخوانی آدر هودیان بشی بروسس آرر بو اینجا آرا تو خود دور آدر فا گورت گلت گلت گمور گمور دیا دی فیدا فیدی مارا ماری هندیلا نی باز منشور اخلاق رسته فرد بشی بالا شونا هو بری خلاشونا ها نم دیک کاری خلاشونا معنی الذهب الاسود خودم من شعر را دین ترجمه گوری ندانی زین از دان نم توی ده حلامیا تو ده حلامیا یا معنی که این حلیر خدا الرجل الاسود لا انت ما تعرف تفسر حلامیا معنی الرجل القوی و شدید لیش خلا دورا دهت الله بولی والا دهت الله قوه والا دهت الله حلامیا الرجل القوی زندگی آره مثال تو بافر و برفوت کده بافر و برفوت خندیان لمبا لمبا سه یک عدد دلیت الله نو دوله مویر آخر خلفای دوله المویه کنم مروان بن محمد الملقب بی لیش دماغ نوشل ده نو بیشی برشوی تو دهت الله غالبا اکثر گورم مز بافر برفوت زیبا سے ایتے باین بے گونر برش ہو جا ہی بار گو باف گوری انم مز ہیتے بے گونر برش ہو دے اللہ دے بافر برفوت لانه يتحمل مثل المشكله خود من شی غین غلط متا من غدا ایت کی ہوئیں ولذلك ارر حضون فوین متقوقعين فرا فرا بولكي اكن شنو نقول عربي وقتنا دن راسته فدا دليل شرم فاورين غبار هو دن غبار هو بوتاكي غير هو ايش غير يا اخي الغين والغين هذا في فرق كبير اخواني ان الله كان موقف هو بعديو زماني بشي شوي خودت یوسف اعرض عن هذا او یوسف ای خدایان ارناتولیش تماما فیده فلا تماما خاموش ویده گوی ولذالک حتی بسار الدین ده خدایان ناتوله دی کی ہوئی ده مای فنون تو مسلوین ہوئی دی ای بایی کی گجی انا ہو کی اللہ لانه کریم عزت والا منوش اعطا کلمه اوی زبان دیه ای خدایان ناتولیم و فعلا ناتولی مورد فولین لو نفره নতুলিম হইতে হতায়ান আর নতুলিম মায়ান নতুলিম গালে ন হ হালতে হইতে হাল হতে গালে কি ফরক জবাব নদী নগরি খবুল গুজি হিল্লা মানি এ হামিয়ান আন্ন করিস হেতে নারা হন গমানি গুণা করি এস্তেগফার করেন হইদিন তৌবা করেন হইদিন হেতে লাহদুম মানুষ খ্যাং করেন মরিবার রক্ত মধ্যে ফায়দা তুলি বল্লাহ আই যাবে কি হদ তৌবা করাই বল্লাহ সর্বত হাবাই বল্লাহ মহা কি লাগে মিজি লাগে মিজি নাকি আর জি এখানি মানুষকে মরি যাইতে ওই স্যার হেটে তৌবা করাই বল্লাহ সর্বত হাবাই বললে সর্বত হাই বলা টাইম আসেনি ওলিদা লিখিয়া এখানি واستغفري لذنبك فورجلا انك كنت من الخاطئين انك كنت من الخاطئين توي غلط গুজ্জ জামাতলর বুতরে তুই গোয়া গলতি মানুষ ইয়ানো তো হককান ফায়দা আছে হককান ফায়দা মানি গলত জান তুই হালিকা গুজ্জ না বজ দনে গুজ্জি আর আরো গরম গরম আরো হিদা তু হন সুন্দর হন এহতিমাম নাই বউ সুন্দর হইলে তুই জেন নাকি তোমার সুগর সুন্দর সর বউ হেন্দিল্লা সুন্দর তুয়া দিয়ান খাইয়ার রাখিস ও তে জাইয়ান উলি নিসাইকুম মাইয়া ফঞ্জল্লাইও হাজি ও জেন্দিল্লা নাকি তোমার তু মাইয়া ফুয়া হাজে দিয়ান ফসল লাগি বাজ মানুষ মরতওয়ান বাজ মরতওয়ান আল্লাহ হেদায়েত গরক গত্তু নেলিবাসী মজে সুলভ মজে কিরিম দিলেন দিশিতা হিতা মারি বাদে মুগম্মদে হিয়ানে খিরিম দিন হাদি ও শানি বেপসি ও নাহাই দি সেফিনা হো নাহা কি আল্লাহ হিন খালে আখি লালো বলে আর হদুনে হরি হরি দেখে মোটরে কি আল্লাহ লেশ মাহাদে লেশ ইখওয়ানি আলে তুমি যদি এন হইতে বলে বাজ মাইয়া ফঞ্জর সুন্দর গরজ জামাইলা ন ইস্তিরাহাত যাবার সময় মাঝে হাজে যাই যাদে বাজ মরত পয়ন গরম মাঝে ভাড়া ভরে ভরি থাকে হন এহতিমাম নেই হন বক্ত দেশের নাতি বউয়ে ফত্তিদির রাত হলে হতড়িল্লা হাজিয়ার ই তার মন তো আইয়ে ইতে হন্দিল্লা থারিয়ান দেখে না সুরা মারি সাহেব হইতো এল মুশকিলা দাঁড়িয়ান দাদু সুরা মারলে ও তো সুন্দর লাগে তার তো সকালের মধ্যে হন্দিল্লো গিয়ে কয় খার রাত ফ্রিকে গুঁড়া গিয়ে কই এদ্দ কিন্তু হালা এদ্দ কিন্তু লাল এদ্দ কিন্তু কন্দিল গিয়ে মুখ নদু এদ্দ সাবুন দিয়া রেন হবসর হমাসর হপ্তর হত সাবুন লে রেন শুক্রবার এক খানা করে তুই ওই যাই গই দাঁত নডল দে হদিনর হদে ফানি লোক গলগলা বললে যাই গই হেড়িয়ে হদ ববরে তোর গাল তো বাস উড়ে এরি তোর গাল তো বাস উড়ে দে জিরান গরম মাথা আনে ফারে ইতে আরোগ্য আর্জুনের বাসমো দি فيا اخواني ليش تزينوا لنسائكم ولذلك خد انك كنت من الخاطئين تولي تحالي غنو الي عارو اصيب وفي احلك الظروف عند الحالة دوت زيت اعتراف نقرين نيزر خسوري الا لو كان صاحب شهامة تولي يا اخواني يوسف عليه السلام وتزيت انك خاميان فانوزا থলি জামাই বউরে মাফ গরি দে ফেলাই দে মাফ নসাইতে আজ ইয়ারা গরে গরে সাই দর একজনে বউর জওয়াল আতিকা হারি লই হেডে বউ একজনরে রিসাল আকান দিয়েন ইয়া হাবিব ইয়েন হইতে আফলগি ও মা বই ভাই আর খিয়ানত গুজি ওইতে পারে মাইয়ে ফইবে একজনরে হেন্দিলা সিঁড়ি দিয়ে দইতে পারে লেগিনিতে এক দর্জনরে দি থারিন সওয়াল হন গরিব ওইটুফারে হন বাকশিয়ালে হিতার অগর আর মায়ে ভোগালে হতা হক দিয়ান সই ওলাকিন দেখা দেখি ন জিসি মোহাম্মদ আতন মাইন বেসরের নারী দুহা খাই ওই দেবার হন শিয়ালে হন সিঁড়ি দেখাড়াইয়ে ইবাই সিঁড়ি দেখাড়াইয়ে চলে বানা জওয়ালার মামলা দেলে জামাইয়ে সতর ঘুরি ঘরে মাফ করিও দিবারে লেগে নিতে সতর করি ন দে মাহন গরের ফারা মানুষ বেগুন জমা করে ফেলাইয়ে ইজার জের বই আল্লাহ খিয়ানত করছে এন হয় ডর মশালা করে ফেলাইয়ে বিচার ডর করে মাতাইয়ে বেসের নাতি বউ হাতে সরম হইয়ে হিতার গরম মধ্যে বহি বাগিয়ে গই ইজার গরম মধ্যে ইটা আসে এক বছর তাল্লা বহুত আছে বনফার আর এক বছর ইয়ে বনফার বা দেহ দিন এবার আর মতো মাতায় আনিলে নইব তুই দিবার একদম বন্যায় করে ফেলাই অস্তিব আর মতো কেন করে আনিবি আর অন্য দলে তুই হাসা নাকি আহিবা হাসা তোর হরাবি নাকি আহিবার হরাবি বলি যা আলিক নিজের বন্যায় নিজের না করছ উগ্র মানুষে এক জাবানাত বৌয়া সারি ফেলা যে যার মানুষে হদ দে তুমি কি আল্লাহ সার হদ দে হদ দার গড়ার বন্যায় আইন এনে লাই সারি ফেলাই চিন্তাত মায়ে হইবা আর জনে বিয়া করি ফেলাই চলে বিয়া করি ফেলাই বাদ ইজ্জত পুরাই বাদে ভূষাল লদ্দে তুই বা কি আল্লাহ সাহায্য দে হদ দিবা আর একজনের বউ গি হই থলে আর একজনের মায়ে ফুয়ার বউর বেজ যেতে হতাকা নাচ দেবান তো বাইর নে গজুম তো ফইল আইন হসি আইন হবি আইন হইম বলে দালিক ইজ্জত ওয়ালা মানুষ হদিন হেন্দিল্লা বন্যায় হদিন ন করে তুই এন ন বুঝ দিকি তুমি মানুষের বন্যায় করি আরে নিজের দুই তুলি ফেরিবা দে এন ন বুঝ যেত বন্যায় করিবা তুমি হেত বন্যায় মধ্যে ডুবি থাকিবা থলে ও ভাই আইন হতাইয়া ননেলাম আসিল লেকিন হতা ইয়ার নেলে গি নেললে কেন করি গালিবান মাইয়ে হই বাত্তু নেললে দি মাইয়ে ফুয়ান দিন হক দিনলিন মত হসরি ইয়ে হক দিন বাদের ফরাই গি ইয়াহি ভাইয়ান সাবাসি বলে বুঝের থলি আখি গড়ের হতা ইয়ান আর নেলাদের আইন দিলা গো চলে গিলাম ন ফারি দি হতা যেতে নাকি নেললি ফারা আগা গুরো গি شور آگا گرو گی ہوئی وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسي شور آگا گرو گی ہوئی مدینہ مانے شور سوری طرح ہڑتا ہے تو شور ہوتا ہے تو گورا شفارت نو اتور شور اتور فارایان رہ ہو دے تابیار তাবিয়ার কি দিয়ান এখওয়ানি একখান দাসে তাবিয়ানে আরকান সারি বছর যা ফাইদিয়ান কি দে তাবিয়া ইয়ানি আম ফাইস তাবি দি এতো তোর হনিকে লারি না ফারিউ ওয়ান তো তাবিয়া ইয়ান তাবিয়া তোলে তোমার ফারায়ান তাবিয়ার ফার কেলা তাবিয়ার ফার ওল মুশকিলা এন্ন কে ফারানা যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত লিয়ান্ন ইন্তু ইয়ান তাবিইন انتمي كلامي لين علماء هنا تطور اول شيء اول ني صبا صبا تور مي كوت علماء ورتين عالم ولني ني صبا صبا تور ورت علماء اكل فريه تابعين اركل ناي الحمد لله ان الصحابه دي صحابه هر الصحابه دي اكل دي تا دي موقف كداريكا كي دوان হাম হায়ন হারত সাহাবা বাদে হকুল হারত নবী মৌগিফ কুদয়ান আলহামদুলিল্লাহ আনা মৌগিফ দেন নলিয়ান হারত নবী দে তুই ইখওয়ানি শোর আগা গুরুগিউ দি তাইব সুআল এদু মানশে উগ্গ মানে হইবার হতা ফারলটিয়ে বেগুনে কি আল্লাহ হর ইয়ানো ইদে হে হে জামানা লতি মানশের ফিতরত দা হাসিলত আইয়ান কান মশহুরান হনক মানুষ মশহুর মানুষ মশহুর হই মশহুর মানুষ হিবারে যেতে সিনে নাকি হিবার বন্যায় বেগুন তো আইব আটটা ফেটটা লেটটা ইতার বন্যায় হন তো আর লেকিন মশহুর হই দিদার বন্যায় তো আদে বেশি আছে ইন্টারনেটে মা সাইয়ে ভাদাই হাল মশাহির হে গদা লিখে দেখান নাসুল কেলা কি তো আইব আল্লাহ তো মা দা ইফিদক ফিল মাউদু আসলান তোর কি দ হল রে হদে ন মশুর হইলে মানুষ ইনর বেজত নেলা বললাই তো তোকে নেলা ঘরে তুলি ইয়াইও ফুরা মিসির মাঝে সর মাঝে হদ জনে হেন দিলা হদ জনের বিরাইতে তো দিন বেশি আছে ওলাকিন يانكن خاص الدلوي. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه. امرأة العزيز عزيز ربو وزير ربو يبين كي قرد ده خد بيرات دي هذا الله بيرا يبين بيرات دي خل دي عرينو بيرا هنا حدي بنو بيرا بيرا تي قيدي بنو بيرا قرر بيرا جدي بنو بيرار فكرر. ولذلك اقوال افضوه بلوي حدون مانيول. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه. عزيز ربوي بيراد دي هدارو غور وره هدارو غلام وره تولي يانا من خو اکانتو هم دي ادارا اکانتو هم دي بيرا كفرير فوائي برا عمر غوري بودنا دوري باني عني بودنا اين غارين خوي بودنا فوائي برا بيرا كفرير تولي هم هيدا هنو بيتا سي تولي عرقان معاني يدي خنن خود من یه فوی به عاجز ار عاجز نو تو هی بطو انگور بیره ای رزانو فی تو ارکا معنی اسی کی معنی من یه فوی به هندیل آگه آگه هر هر بیره الهونو حیبو یانا تو رحی او تفر هندیل آره بود چیزوی داسی تو لحود دین امرأة العزیز تراود فتاها عن نفسی بیرد ده افواهی بره رازی گریب الله او فتن نه رازی اصنا ای حمیان گریب الله نعوذ بالله من ذالک. یعن امده بیشی برا من یه فندر خال من یه فنده بوزی مالار خال خانه بوزی مالار خال خانه بوزی مالای بوزی لوار بار خانه شا لوای شا ده مای فل الحدید الا الحدید لوار بار لوای شا مایه فندر خال مایه فنده بوزه مالیالر خال مالیالر بوزی ایتره مایه فنین خطا خواهی داره کی خال دیه انگور بیره که یه انافره او جفاره فوی بشه شوندو آرکا نا سایفتیم بنا سایتم بوایی با آرد دیو سایت منحوری علا حید الله مونتو ایر آئی با خطا یان تولیار بعد هود دید مایفونیا ملاگیف تو مایفون ملاگیف کل تاگه هن نسل لگا فا مال حلوزوم مایفون جتو بیشی لگا فا سید نو مورد فون جتو سید هینا فی بس امطار گور مال لگور زل خود جدی بو مورد فونیت تو ملاگیف مایفون حالی گنو من اللگا فا اللی ملحاش لزوم اگا مایفواری زمانی بیشی آدر گتیو والله یا اخوان ایتو رو واقع قصه جاجیب واقع قصه ايش الصوت هذا كله شو المهم عندي للاقافة ما لهاش لزوم لاقافة ما لهاش لزوم معني هنو حاجة ني لاقافة زمان يبور بشادر قلتو يبايي زايرين او جادو گورو دي من يفوقك كي بول فود دي فوريج دي من يفوقك برحاس زيين كي الله خود آره گو اونڈی دسن آز زمانی آره بیشادر گریب اللہ ہین اللہ دیلے بیشادر گردو نین آر خودو نین سینی لے رہا تورا لے بوجھا کہ کیا اللہ اگتے تو داتم مدھو فکوئی ہے ایتے میڈی مدھے بجار اوتر فکساف گری فلات دے بولی یا خی کی فکساف گرد دینا ہے خونی فیڑی دات ٹک گرد دے فکساف گرد دینا دات ٹک گرد دی چلے نگو بیسر آسے نین نیانا ہوئین خوڑے لے جائیے موتے دے ہی اڑنو لے جا تو بانین موتی لے گوالا کھوتا سی ہوش ہوش ہوش کتن فوری دیا خلاص پورا گئی لیمونو گوا سولار ور دیا شو آگر دیا ہوری بو لیمونو شو آجائی بو میاں نہیں شو آجائی بو یا اخوانی از دنو خود واللہ اندل فائدہ فیتو ان کی ہو آج جو اندل فائدہ فیت انہا بالمعتقد وان عقیدہ لے رہتا حید اللہ فارم مدین دشت دم اور کسا نو ہونو آرار بافر فارم مزید فار اللہ موگو دکی تو لی دشم مزار کانم مزید فار اللہ موی بیین مگر فو اندر ازاری لے گمو جتی ইতার আর বিয়ারাম মুসলমানের ওয়ান্দরে দাঁড়িয়ে ইতার আর বিয়ারাম গম নহ ফারাইল্লা মোরে দিম বানিয়ারে দরি লগিয়ে হত রাজে মারি ফেলাই হনে মুসলমানের ওয়ান্দি তুই মগর ওয়ান্দরে জেঙ্গুর যারা ধারে হেঙ্গুর যারি না ফারস মগর ওয়ান গম আরাকে গম নই হদ ভাই এই নল তোমার আরে মাল্লে মারি ফেরিবা দি আয় মগর হনদিন ন যারি তো কি গজ্জ দে আর আর ফুয়াক কানা মরেন হই দি ই তো গম হই যাবে রে তোমার আল্লাহ কুরআন বেগুম বলি তো তোমারা গম ন ইনহা বিল মুতাকাদ ফুয়ার ফরে দেন গুল লাল মরিচ ফুরনর খিলই বাদে জেন্দিলা খটখটটা উড়ে হেন্দিলা ফুয়ার লাগে ন এটা কি ফরদ আমরা হই যারা নেন আহ হরদে ফোনে চাই না কি ফরদে যে তো তোর গাইল দে মস্ত মজা মই না হমত দিন ও আল্লাহ মক্কা মানে বরাত করে দিলে গালিন গুড়া মক্কা এনে আড়াই না ফেরি তোর গাইল দে গাইল দি বাদ ফু দি বাদে তালার ওরে দে বতিস তোলা না ফুরিব গুলমরিসা না ফুরিব বাদ ফুরনের কি দিয়া ফুরিব বাদে নুন দিয়া ফুরিব বিল্লাই দিলে খটখটা নড়িব হাম হা উড়িব থা উড়ের বাসন উড়িব হাম হা উড়িব এই আফুয়া যার গো দিয়া উঠিও গম যার গই ইনহা বিল মুতাকাদ তোমার আকিদা হেন দিলে উইদে তাল্লা ওয়ালিদালিক আকিদা হই দিন বেশি বরশিস দিল হই দিন বেশি বরশিস দিলিয়ান যার থার দিন ফেলে ইহ দূরত ইখওয়ানি আর মওদু আমজাইন নিসওয়াতুন ফিল মদিনা ইমরাতুল আজিজ তুরাউদু ফাতাহা আন নাফসি طبعا ما ادري انا ليش دخلت هنا ضعت انا كمان فاكر انت ليش دخلت المهم امراه ملاقيف ايوه صح ملاقيف الله ان اللقافه ترى ما انتم معايا اليوم ما نوش غي فروج كده جد يو هاف تو ور اجو غازر نو دابي فولوجي بداك تقول جمان مواصل جديد الله يا حسبي يا كما صدق انغتو জুমার মোস্তমা সফলা বলে মানে মানুষ বলে ফুল যে মোস্তমাতে গলি সিরি ফাড়ি মানুষ জল বেগুলো নিলে নিয়ে অতাই নোয়া সহ্য এটা তো গাছ রোড গিয়ে করে ছোলে লাগা ফাদো মানে হন্দর নিলে লাগা ফা ফুরানি লাগা ফাদে জামাইয়ে না আদর করো তো নকুলর নর ওবারে ডেগি ফু দি বারে ডেগি হদ মরে গো অড়ি দেশে না খেলা হদ মজামাই মরে আদর করি বেল্লা অড়ি গো দিয়ে জামাই আদর করি বেল্লা অড়ি বালে যেদিন গরজ যাই দিন সহ্য হয়ে জামাই সারি ফেলাই খেন আদর হইতে আছে এলা হলি দালিকে ভেলা আসে মিনাল লাগাফা ইয়াই তারা মালাজি ফান না শুন যে না আর ফোন দে বল গলা ফুরা গিয়ে দে কদিনর ইটা আজ বল গলা এনের কিস্তা হত আছে বাদশাহ ওলা হুকুমত গরি না জানেন হিদা হুকুমত গরি জানেন ফারাম মদার হনো হাম মদার হনো দুয়ানা মদার দার নলো হাক বিসি বল্লা বস্তা মদার দান অলই দারে হিদে তো সিয়াসি ওলা মানুষ হিদে বাদশাহ তোনা বেশি সিয়াসত ওলাই দি আসলেন ফেড়ে ফেড়ে ফেড়ে গরন মাইয়া ফঞ্জর হাম মরত ফঞ্জর হাম ন চলি তারা হদ দেন কদ শাগাফাহা হুব্বা তারা তারা হদ দে মাইয়া ফুয়াইবা দিওয়ানা ও গিয়ই ও আল্লাহ কেন দিল ফরে গিয়ই একজনে মতো মানুষ করে বিয়ার মানুষ করে জিয়ারত গেতে গিয়ে তারা হজন আছে হেড়ে বিয়ার মানুষই ভাই শের হর দে দিল আর শের অল হরের এ ডাতি কে জন থালি মারি উড়ি যাইলে ওই দে ওয়াহ ই পুরান খেলা কিস্তা ইয়াত টেন কই তো তুই কেন করে বুঝোস হদিন আজিব কাহানি পুরান খেলা জামানার কাহানি ইন শের ইনের লাগে দে ওল দহিয়ে মিসকিন ইদার গরর ফওইন কিস্তা ন বুঝের ইদারাই তারা বুঝের খানি ওলি দালিক ইয়া ইখওয়ানি লাগাফা মালহাশ লুজুম লাগাফা মালহাশ লুজুম قد شغفها حبه فولو گیو دیوانہ ہو گیا میں فویبا یوسف اللہ تارا گرر فو والله تب یانہ تو ارکم فائدہ اس کی فائدہ بولی ہولین اخوانی ار گرر خاصتن عزتر معلول ارر ماول ارر بونینول ارر بووین ارر زیینول او کی ختم আজ ইয়া কুরআন তো নসিহত তানফুন তোমার হাসান ইজ্জতর মালুল তোমার রেখান আল্লাহ নসিহত গরের কি হর কদ শাগাফাহা হুব্বা হুব্বা মানি দিওয়ানা ও গিয়ে আদর লয়েরে ইতারা মাইয়া ফইবেন দিলা ফলো গিয়ে দে আদর আর ফলো গিয়ে গক করে হাকিকত মধ্যে সালি আদর আর ফলো দেন শাহওয়াত আর ফলো দি অনেন বুড়াল্লানুনে মাথায় দিন, খরাফিল্লানুনে মাথায় দিন, লেকিন আদরকা হইন এ ইয়ানরি মুসিবতা খন্দার এ ইয়ানা তোমারা বুঝ ধরনের হবে এন বুঝ না হয়তো সাইড দিয়ান তাহলে আত্ম আর হন হরিব ন বুঝ তাহলে আ হরিও ন বুঝিবার সদনে বুঝার সদনে ন বুঝা বললা তাই বুঝ দি তারা ন বুঝে তারা রে বুঝাই দিয়ে এখানি সদা কি হয়েছে সাহায্য হইবার এই আনুরি ইয়ান সন্ন এই আনুরি কি ইয়ান ও তো একজন বুঝবা উগ্র ভুয়ারে উস্তাদে মাদ্রাসা মানে মারে সবক নো আইতে থাল্লা এটা তুই মাটিতে ফুরি উঠে ও আর দুপাই আর ন মারিছে না তো মারে ও ন মারতে হইতে না দুপাই হইতে না তো মারবি নাকি তো মারের দিতে রে কি আল্লাহ ও দুপাই হইতে না নি ও দুপাই বলে মারের দি রে ইখওয়ানি ওনারা বুঝিয়ে দেন নি আল্লাহ তো ন বুঝ হনক গ মরত হুয়াইয়ে মাইয়া বললে রে হতা হবে সব টেলিফোন চুর মাদিন মত্তু তোমার খরাফি করতে মনে হর মরে কেনা ফুরসত দিবা নেই আর ফোমাতি নিরিবা নেই এনে তোমার মধ্যে আর ঘর গলাইবা নেই এনে মাইয়ে ফাইবে ফুরসত দিব নেই হাইওয়ানের ফুয়া তো তো মা বোন এন নাই এন হয়ে বঙ্গরি নদীব হাইওয়ানের ফুয়া হলে তো বিশেষ সুন্দর যা হইয়ান ঢর ডর গান হদ বলি অনেন লাহিম খিন আদা খরাফ মাইয়ে বলে দা লেকিন সাবি কি মাইয়ে ফাইবার ফোমাসি বললা সাবি কি আহ মতো দিল ভজ্জে দি তোমার কথা ইঙ্গিন হে সুন্দর দিয়া তোমার কথা শুনিয়ার আয়েম দিল্লা ফানি গি তোমার দেখিলে খেয়ে নইম দে ও আল্লাহ মতো ফরান থাই বনে অন আসি গাদির ফানন নেন মুশকিল আসি গাদির দে নইম আর জন হত দেন কে ভাই এম কিন্তু মনে দিন হয়ে বললা মা আই নো হইছে আয়াম হতো হাদি আনতে জুড়ি বলা হাদ আনতে খাইল তেখিল করে হই দিন তেখাইল তুমি হন এন দিলা গজন হেলা ওরা আকিন মাইয়ে ফাইবার বিরাই বললা কি দেখা করিব আদর দি আদর ফাদি মেসালান আরি গান বল মাইয়ে ফদ আরি আরি কেন দি ইশারা ইবারি কেন কি না রাসে ফিলি আমি আকরাব ইমিন তোর ইবা গো মাইয়ে ফো ইবার আপু বিরাইতে মন হল কি করিম একদিন ওড়ি দিম আর দিন হলমগ দিম আর দিন জওয়াল অগ দিম আর দিন খাট বরি দিম কি আল্লাহ বস তেন দিল ইল্লাহ দাদ আল্লাহকে দেখ আল্লাহ বস তোমার তোমার হাজ তিন তু পুরা করো আর তোমার তো গস্ত না সেরে মল্লা কি দোয়া করি বাদে ফেল খের করি দাইন এড়ে ফেল খের ম জাহির কি পড়ে গো মন তো জাহির গিরা পড়ে গই অনে বে এনল হেত আল্লাহ হতে দরি দরি ল রসি ল জান ফরক দিয়া দরি শুরুত দরি ল আরে দরি বদে রসি ল আরে দরি হদে গিরা না দিবাত রসি হতে গিরা মারা দিবাত ওহাদ আল ফারকু বাইনা দরি ওয়াল রসি তাহলে আ দি দি মক্কা ওয়ালা মিসাল দে গদ্দিম আসাবত অনরা মক্কা ওয়ালা ন গদ্দিম আসাবত মা ফি আহাদ মক্কাউ মক্কা ওয়ালা মিসাল হদেন গদ্দিম আসাবত তিলাগি তিলাগি লাহাত শনিবার দে রবিবার ভাবি নলে আমি মসজিদ নজাম কেন থর মেসাল আজিয়ান হইতাম তু দিলে তু দিলে মুদিয়া নদিয়া রে তো কেন ভাদি মুশকিল আগে দে বাদ ভাবি এ মাইয়ে হইবার বিরাই বললা আগে কি দিয়া ভরিব বানা আদর দিবি দিন তাহলে মাইয়ে হয়ে তোরা আদর দিব আদর সময় বেগুন দিব ওল্লা এমনি আখা ভাই মস্তে মতো শিকাই দিল ফানি হতজনে হতজনে হল্লাল আর হত দে ইয়ানরে আতনা আগে তেকিল দে ইয়ানরে লাগে দে এতদিন মা গাল ফানি দে এতদিন মা যে জন্ম দূরা যে দে এ ইয়ান না হয় দে আলিয়ম কালিমা দসির এ ইয়ান লাগে দিরি ও ভাই তোমারে যাই নাকি ওয়াজ করিবার আগে শুরু মজা হই বড় শেখ হই এবে হই না জানে তোমারে কি হবে তো দুনিয়া না দেখেন দিলা শেখ এখন হবে তো খেলা তোমার বেগবুল্লা শেখ ইয়ানো শেখ ইয়ান আরো শিখে দিও দুনিয়ালা ওয়ালি দালিক কাদ শাগাফাহা হুব্বান ও বোন খল্লার বোন আল্লাহ তোমারে নসিহত করে দে বার গ মানুষে তোমার আদর দেখাইলে তুমি আদরিয়ান খবল নগজ তোমার বার গ মানুষ তোমার মাহারিম ন আদর দাহাদ হলে আদর ইয়ান কবুল নবজ্য আদর হতা হতে হলে তুমারে রাস্তা নজ্য হত মানুষ মস্কারি করে মস্কারি মস্কারিয়ে খুন ফাইতে ফাইতে ولذلك يا معشر الكرام هريتكم هذا هو الدرس هذا الله الدين قد شغفها حبا بعد من تمام اللقافة لقافة كاملة بالله هدراء تنن خطا هو يكن هو يدقير ما يفوي بي برار دولنبر خطا ديكي ما يفوي بي ديوانا هوكي هوي يا ديان حالت خبر دي ديا يا حكم ترركان طبعا رأي ديانا فرنين إبا خود دي عند الله عند الله لكن هاي بزد دي هو عند الله نو إن هذا رأيي أنا في أخير الدويتر الرأي دي دي إنا لنراها في ضلال مبين آرى بقون فيصلا قرد دي آرى حكم كي ما يفو إبا فاقل هو غيا هي فاقلو كي تماما إبا تو هنو دماغ ناين إبا হদর বারে গিয়ে ইবা হকুমর বারে গিয়ে ইবা মাফর বারে গিয়ে ইবা আল্লাহ হন ওজন নাই এতর তোহমত দিয়ে দেখি আল্লাহ হবে আর শুনি মাই এফ ওই বাইয়েন বাজ গতা বুল্লাহ আস দিন করা করি হন মকসালাম মাদি হাম্মামত বুল্লাহ হল নাই গতা দে দিন নেড়েন বাজ গতা হন দিল্লা খুলি বাসে কি করা হরে ঠানিলে খুলে নেয় নাকি সিবা হরে সিবাগ্য মাঝে খুলি গিয়ে বা শিবা মাঝে দিয়া খুলি বললা শিবা যেতে নাকি দিয়ে খুলি গিয়ে ফল কাটক সারে আয় ফল ন তাহলে ফল নো দিন দেখাই বললা আল্লাহ হদ্দিন ফলাম্মা সামিআত বাদে বি খাবারিহিন্না উনি বি আহাদিসিহিন্না ন ফলাম্মা সামিআত দিয়েছ বি মাকরিহিন্না মানে কি যেতে নাকি আজিজর বউই তার খলাখলি হসিছিন জানি ফেজে তুই তারা খলখলে করছে আই নাল মাকার ইতারা দেখুন হতা হয়ে দেন হতাই ইন আমার খলহড়ে খলয়ে দেহে ডেরি হড়ে এ হতাই ইন হইতে ফুয়াইব সাইবাল্লা ইবা জেন তেন ফুয়া নইবু এডে হাম হা মা মালা ঢোর গানুই ফলাম্মা সামিআত বিমাকরিহিন যেতে নাকি খলফুন নে أرسلت إليهن فلما سمعت بمكرهن أرسلت إليهن داود وأعتدت لهن متكأ وأعتدت لهن متكأ بقولون ريه গুরু মজা বগার এলাম দিব বালু সুগু দি এলাম দিবি তাকে তাকে নহনে এডের জন্য তাকে শুয়ে এড়ে বদ দে কিঙ্কিনি দে ডুয়া দে বদ দে তাহলে বদ দিব বালু সু দি وقال تخرج عليهن وقالت اخرج عليهن اخرج معني اخرج معني كي عربي خطات عربي خطات ورز زنه اخرج معني ترجمه قلت هور كي ما تو بي ارامي فوند دتان الله جي تو ما كاني دي رات تو انت فوز الله دين خد فرانه خوشالي قرر بري هو فوند خد والله ارمي خد احنا ما نعرف كيف تو يا بارد الف مجد زنه دك الله خود فرانه خوشالی گره خود نه عربیت کی ها کی الله نه عرب مات بول فرانه خوشالی گره نه یه نه بوزن زنی الان اخرج معنی کی کن هو بینم اخرج آن را یه هات آسان ها مستر بودار نه بگولون فوی به هدوا تیک کفین نه دیبه بار آس دیبه فوی به هده باره نه فوی به رای নেলেন হইম দে নাকি গলেন হইম দি তারে বারে যে রিজারে কেন হ ফুয়াগমত দিয়ে দেখে দেন হিদারে ও ফুতুন নেলেন হইম নাকি গলেন হইম হ্যাঁ গল হইম দে তাহলে গল হই বোধে আই ভুতর দে দেলা লেকিন আই যদি বাহার যা ইউসুফ আলাইহিসসালাম আর গুরফা মাজার একই তাহলে মাইয়ে ফুয়াই বা তোমার কি সবর গর আয়েন হই থই একুলে যাই ইথার ইউসুফের হন হতানো হজ হেডে যাই হদ দে اخرج عليهن اخرج نيل نيل মানে আর গুরফাতু নেল তোলে আর গুরফাতু নেলিল ডারি কেড়ে হোমসি বি গই এন্দিলা হতন গুরফা হল তাকে গুরফা ইদ্দা গুরফা মাজ তো দরজা হনসি ইবনাই হন সালা নাই কসু নাই এন্দিলা গর অল নাই ইলা হাদাল ওয়াক্ত আসি দুয়া গুরফা মাজ তো বাপ সাহাব কান দিয়ে এন্দিলা ই নাই ফি اخرج عليهن كيف الاي اخرج اليهن কি اخرج عليهن কেন ওকালতি খুরুজ লিশ মু ইলাইহিন মাল ফারকু বাইনা আলা ওয়া ইলা ইতার আর নেল হিতার আর ওর নেল নেল মানি সুন্দর বারে বগর নেল লেদলে ইবা হন দিলে তার আল্লাহ কেন হইব সদম হুজি হন হইব ফাযহুরু আলাইহিম ওয়া লাইসা ইলাইহিম তোলে اخرج عليهم يوسف عليه السلام হতাগান ফুনিয়ারে সাফ সুতরা ফিনি নেলে গুর ভাইবা তুই নেলে ইতারার গুর ফাম্মাদে গল্লি فلما راينا সুগে জেতে নাকি ইউসুফ ওর দিকে ঠি রোগী ইউসুফ আহ কি দেখিলাম শয়তানত নে গুমত ওলা সুগদা উগ্গ মঞ্জু সুগে একসাথ বাদ দে মত বনদা কুলি আদার বনদা নর এ দুতি আগি ওই ওই দাহলে সুগে না হাই কাঠি রগি আলা তোল ফলাম্মা রাআইনা আকবারনা আকবারনা মানি ইনদিল্লা সূরা লফলে দে ইয়াতুনারা বালা ইয়াতুনারা সুন্দর ইয়াতুনারা ফসন জিন্দেগি মজার ওত নফারি وَقَطَّعْنَا أَيْدِيَهُمْ يَنَتْ عَرَتْ خلاص آيا كي قجدي على عَرَتْ يَن طبعا سيري فلأي فاري فلأي فرق أسنين أسنة بين فرق تليهن وقطعنا وقطعنا أيديهن مانين খাড়ি ফেলাই এক খাড়া চলি আন আরাত চলে আরাত তো যাই ইংগুজি দলে কেঙ্গুজি দিয়ালা কেঙ্গুরি দেব এনল হ খাড়া দিদে জরা জরা করি ফেলাই দেন চলে এক মতো হাড়া ফেলে না এহসাস ন সুরি নেলে আর মতো দিদে সুরি নেলে আর মতো দিদি আখেন ওর ইয়া আল্লাহ কি গুলাইবা হাড়াকা নজর তো পাইবা হাড়াকা নজর তারা তুফা হলই আসলান মুসম্বি লইদে হাড়ি বাল্লা গুলা লই দিন গুলা গোল হইয়ে নিন সুরি গুলারি কেন দার গুরি হইকা দার গই আতরিক্ষা এ মতদের আর মতদের ইখওয়ানি তখাইল গর এ হালত লই উরওয়াত ইবনে জুবের হালত লি কিয়াস গর জেতে নেকি টেন মাদে ফুক বিয়ারাম ফুকর বিয়ারাম গলিয়ারে বাড়ি যার গো ঠেন হাড়ি ফেলা হরের নমাজ নিয়ত বেন্দে ঠেনি আনকে কর হরাত লোক কর হাড়ি ফেলাই নেন মিশার কাহারাবাই তিন ওয়াশিল হত হাড়া দিয়া হরের হাড় দিয়া আছে এহসাস ন কেলা দিলিয়ান আল্লাহ লাগি গেতে তোল্লাহ হেতে আল্লাহ কেদা বেইন আল আশিক ওয়াল মাশুক আদর গরিল আল্লাহর হিন্দিল্লাহ আদর গর হন্দিল্লাহ আদর এহসাস আল্লাহর মন তো আসছি দুনিয়ার এহসাস বেগুন গিয়ে ইতারা এন এন সুগত ফরি ইউদে হেন আদর ফরি ইউদে ফৌলা দেখাত ইখওয়ানি গো আদরর নাম দেন আদরর গো নাম আছে ইবিয়া জেশি কাদির ফানে বি খুনি ফারি হজন হদ দে এন আদর জে মানুষ গো আর ফারা তন্ত এলো দিয়ে কেন কেন আদরল গরি যে ইন খন হইবিন খশতাত ইয়া তো বুড়ো গই ইখওয়ানি গো আদরর হদে আল হুব মিনান নাযরাতিল উলা হইলা সুগে দেখ ফইলা দিন এনকে সুন্দর আর এটা খালা হলে না বিষয় না খালা নাকি লা তো মর হ্যালো খালা লা খালা হা তো হ্যালো খালা হলে দা হ্যালো মায়ে হুত বই বেতলা ন অমা সুখ দুনার দিয়ে খুলি আর তোরে দি ফেতাম থলে ইবা খন দিলা সুন্দর তো তোরে বুঝাই ফেতাম ইবা লইমে লইমা আর তুই সুন্দর লাগে ইখওয়ানি হাদা ওয়াকিয়া ইতারা ইন্দিল্লাও গিয়ে যে সুগ লাগিয়ে গিয়ে যে নজরাত আল ইশক আল হুব মিন আন নজরাত আল উলা আও আল হুব মিন আউয়াল নজরা এটা আল্লাহ বাই এনল হিন্দি ফিল্ম সাইর মানুষ ফলো জাগদি ফলে মত হড়ে দিকে হারে হনেন খালাস দিওয়ান হোগে আর রাখি না ভারে আর রাখি না ভারে খেলা ফলো গিয়ে দি রাখিও না ভারে রুকিও না ভারে ফি ফারক বেনাহুমা নাম ফি ফারক বেনাহুমা তো রাখিও না ভারে রুকিও না ভারে وقطعنا أيديهن وقلنا حاش لله ইতার আল্লাহর সিনতনে আল্লাহ দিনের সিন আল্লাহ দে আল্লাহর ইতার সিনত ইয়াজুজ মাজুজ দ ইনশাআল্লাহ আখির ইয়াম আলে তলে ইতার দ আল্লাহর সিনে লেকিন নমানে দি হাশ লিল্লাহ ইবা হনো দিন মানুষ ইউনি বারে মানুষ নো ইন হাজা করিম ইবা গফিরিস্তা ফিরিস্তা সুন্দর নে নাকি ইয়া মনুষ্য সুন্দর কেন ইবা ইনসান নো এবার মনুষ্য নো এন্দিল্লা সুন্দর কেন ইনসান ও এবার ফৌরি ফরিস্তান ওর ফৌরি তোমার মতো বৌগাই না ফৌরি দিলে সুন্দর বলে ফৌরি দিলে সুন্দর তাহলে ফৌরিয়া ইনসান তো না সুন্দর নো তাহলে ফৌরি তু নার ফিরিস্তা সুন্দর ইনহাদ ইল্লামা লাকুম করিম ইন মানুষের হতাত লেকিন হালত মধ্যে ইনসান দিলে সুন্দর কি নেই খেলা লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম তাহলে যারা এঙ্গা হর ইবা ইনসান নো ফিরিস্তা এঙ্গা হর ইতারা ফিরিস্তা নো দিকে দে দল্লা এন দিল্লা সুন্দর তারা সুগে দেতে নাকি ন দেখে তাহলে হিতারা বুঝে দে ইবা মনুষ্য হইত না ভারে ইবা হাম হা ফিরিস্তাও ফুরিব ওহার রাই তুমুল মালা এগে তোমার ফিরিস্তা দেখো নাকি তাই ফিরিস্তাই ন দেখে জেন নাকি ধরাও বা এনল এক গরম মজা আর হানা দাও দি মাশাল্লাহ ডন্টর ইসামাস দে হানা দি হান্ডা মাস দিয়ে কে সুন্দর করে রাইন্দে দিন বেশি মজা করে রাইন্দি আও মন দিবা নাই আর আল্লাহ গরত খাই ওর আরা হইতে হানা এন মজুই হন দিল্লা হদে হটলর হানা দিল্লা মজুই মত আমার হানা দিল্লা মজুই আর দিন মত আমার মজা হানা হাইয়ে মজা করে হাই তারিখ করে দি অল্লাহ গরম মজা রাইন্দে ফা মজুই থলে মজা হন না বেশি হটলর যদি মজা লাগে গরত দিল্লা হই গরাইবে মজা লাগে আর হতায়ান قالت فذلكن الذي لمتنني فيه ايش بالوقت ما يخلص اليوم ما خلص ها ساجره قالت فذلكن الذي لمتنني فيه او بنين الله এই তার ওরে তোমার আরে গুয়ারি গজ্জ দে এই তারা গুয়ারি হড়ে গজ্জে গুয়ারি গজ্জে জানি আর দেখা যাচ্ছে এই তারা বন্যায় না গজ্জে গুয়ারি মানি তোমার তো হাম্মান নগরা হচ্ছে খেলা গজ্জ দিয়া অনে বন্যায় মানি ফলে দে ফল দে আল্লাহ ফলে হাম গজ্জে দিরি অনে বন্যা নিলে গুয়ারিলে ফরক আছে গুয়ারি করিব তো হনেন আদর করে দিতে বন্যা করিব তো হনেন হাসরত করে দিতে ডেনে ফার দিতে চলে আসলে বাবা মানুষ গুয়ারি করে তার গুছিয়ে যা গে আসলাম তোমার আদর না করতে বলি হিতিও বন্যা করতে নেই তোই তোমারিও তাই তোমার বুঝার দে গুয়ারি করার দেখি আল্লাহ লিয়ান না হইও হে বক তোমার আদর করে দে হেতাল্লাহ ফেলো দেখ স্যার হিতারে গুনারি নগরিস হিতারে নহরস قالت فذلكن الذي لمتنني فيه اي مانوش ابار وريري توارا غواري غجيلا دي كأنما ان حد يتوارا الخطا فني توارا ان خطا هو لدوا ان فوش تغاي خطا هو دي نوتا كدوا بعض منشي سرحا هو دن حمغوري سرحا خطا والخوا نوفا نقول ذاك منشر مد الآن احنا في عصر الثورة الإعلامية سر هو دين نين اني خاصة هو دين نين الدن هو دين نين اني لذاك هو دين قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه عادر ألم دي والله ما يفهم دي الشعر ما سهدوني আসলাম মাইয়া ফোয়ার সুন্দর দা হড়ে মাইয়া ফোয়ার সুন্দর দিয়ান শিসত তোমার রাজ্যে বেগুন শিখা দিয়ে ফেলে দিয়ে করে দিয়ান শিসল মাইয়া ফোয়া সুন্দর এক কান সরম আর কান ডক দালা ওল গঞ্জ জেন রং তাকিব দেখক ডক দেখাই না জানিলেন তলি বসুন্দর ন জের রন্দা বদক শরম হায়া ফরদানা দি ওলে খোদা তত হান্ডা হান্ডা হোদে ওলেন লাই বসুন্দর ন ইনমা ইমাইয়িজুহা আদিয়ানে মাইয়ে ফন্দর সুন্দর করে দিয়া তলি কেঙ্গুরে মাইয়ে হইবে এন কইবে ল আই বিরাইলাম দে হন জাবানা তাই ফমসি গা দিয়া জাবানা মাদিও আই ফুন নিদ আল্লাহ আলাম মাইয়ে ফন্দে বলে হোদে হন্দিলা এ সাজু সিন্না রিকা সুগদি বিচার ইশালা মরগালে মুজাইন করিম করিম আসলান মালাকুম হাগ আর আলো দুয়ার আলো হোনা এলাকা নাই সোনা সিম বরিস নাই হোনা এগেনা নাই কিছু নাই আর রেখা নতুন বরাত করর মাইয়ে বন্ধু তেহেন্দিল্লা যে সরম গিয়ে দলিল হাদি মুশকিল কবিরা উগ্গ মানুষের ধরো নিজের বন্যায় করে হদায় বেশি গালি আ তো বেশি গুম আ বেশি গুম যাই তলি আমি বন্যায় করে যদি খেললা আর একখান সে তো নিজের বাঁচালি করলা ইয়ার তোমার ডর একখান আছে الف سين تاء يبقى كفاجه دي عصمه مانين باسي زونغو تماما اغا غورا بوراي خراب بغونو تو باسي زونغو استعل الف سين تاء يبقى كفاجه دي مدد طلب قرن الله تو طلب وجد عصمه او الله تو يا رب اسلي فيلو الله تو مجه سليم يا في بي غباد دي يوسف عليك كنوسا بعض من شه هدا نو يوسف تي منتكيل اذا كان زيبي ني كي اشام زيبا اشامي اسي هي بي هود نا نوسا استعصم فانا سي الله تو مدد سي عصما سي عصما معنى ابدا في الدناصا زين هدو منوس نو يو هو من يو هو هنوك مانو داكه بوشه تماري ات خانا حي الله هدار دروس كورا كم باي دور نو نو تو گديانا هوريمن هتالو تالو دي مومي كتماري মানসিক গড়ি ইতে মাহ ولذلك يا إخواني إن الله هذا نعده تجيبه حتى هنا إذا ما نسجى بلا فانيت فجى خبى دوهي تجسار أبايا تندو مدوارة باسالهم آت نودر مورا تندرو بكر غوري دري هلا يك يلا خد فويلة دو هو يعرف تديار عادته ناي يهون لوهيو رار دري هلا يك يلا عرفت لو يرا عادت زيبو قيم ولذلك ولقد راودته عن نفسه فاستعصم بعد هده ولئن لم يفعل ما آمره زودي آي خودي النقر الدولي او بيين الميفون يتب حري دكو شفت عن الروسي وشفت عن الدولي الميفون جبت تستريقي وي تاريان زوران الله بشدوك خناك يا رب خنا ميفون جزالات دولي دارك بلوك دي بلا يو راستا نوريكو তোমার ভিসালি ভরি আবার তোমার টানাটানি করিব তুমি গজ্জুদেন হইব হেদাল্লাহ ভাই হাজর দেখাল খালাস ওলাইল্লাম ইফআল মা আমরু আহ ওই দিয়ান যদি নগরের দেওয়ালে লা ইউসজানান জিয়ারুদ্দিহুম ওয়া লা ইয়াকুনাম মিনাস সাগিরিন জলিল গরিম আইন এন ইজ্জুদ্দিন ইজ্জতিন নতাইব ইয়ালা ইউসুফ আলাইহিস সালাম ফিন্নি تلفون نرى الله رح الدين قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين أو الله زيولت فلالي فلايو تو من يفن در خلطو عرب أسألو إخواني قال رب السجن أحب إلي مما تدعوني إليه ماني اي من يفو يبي عرب زي خلط معتار من يفو هبر خلط فرنطو نرى زيول بلا لكن آيات هند الله نو آيات خند الله قال رب السجن أحب إلي مما بيقونه أو بيقونه داكت دي الله فولاد أقوى يهون بشكة دي زيان أقوى ما يفو إزدان الرزالي فجي إيتي نبير رار غروب الله مدي ما يفو إنتو غروب أخذ دي إبا حلنبور خد دي باوسنا مد اللنبور بيروي دوي دارين ما يفو إنتو تاونو ما بعد داري نشيار بس تمام قرين فرار كي الله قولي قوى قروبا كا قروبي يقول لنبور تلك ذلك قروب كامل هو جديا خد يوسف عليه السلام او الله من يفنينين آرز خول مذي فلاي دسار زيل فاكم مذي بازي دسار هي نت باسي بالله زيولت فرا فلو الله زيولت فلو توه خولت باسر او الله زيول الله بولير محبت ولا بشيارو هي خلطت نار زيولت فرون الله بولير احب يعني تو دين فائده اس اكن فائده دكين اوغو مانوش ار ربوتر دنيا يعني ما باسيتو من هولي كي غرا فريبو فتنه تو باسيتو من هولي جنتي ولا مانوش بنتو من هولي كي غرا فريبو نيزوره نيزتو زيولت ديا فريبو والدنيا سجن المؤمن وجنه الكافر تو زيولت نديله বাসিনে ফেরিবা হামাহা জিয়লত দিয়া ফরিব আর কম ফায়দা মুসিবত রক্ত মাঝে দুঃখ রক্ত আল্লাহ তো মুসিবত নমাইগ কানাল আহসান ওয়াল আজমাল ও আল্লাহ তোমার রহমত আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই তোলে জিয়লত নফিত قال ان ان خدو الله ري رحمتك يا الله তোমার রহমত হেদ আল্লাহ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফাত তো আইবা শমদ হদে إن لم يكن بك علي غضب فلا أبالي غير أن رحمتك هي أوسع لي ولذلك أبين الله ترحمت مجو أو الله مصيبة يانت فلو توانت بصلو يا خطيب الله رنهيو بقول مصيبة تدوان الله بصلاري أو الله تون يعني رحمت دو آت وان رحمت صيحة مشان الله ترحمت مجو قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن شوف الشيء برا وإلا تصرف عني كيدهن ماني أو الله إما يفوين در خلين زدي عطو دور قولين فلو الدولين লারি ফেলাই লারি নফেল হলে আর লারি ফেল নহয়ারে মায়ে ফোন লারি ফেল এনকা হয়ে আর লারি ফেল নহয়ারে হলিন লারি ফেল এনকা হয়ে এসেল হিকমা হিকমত কি আনত ইয়ানরে খুল্লার মানি خلر ماني ماني خلر ماني يمكن طولنا كثير نكمل في الوادي مرة واحدة خلاص ها الوادي نحتاج فيه إلى رب السجن وأحب إلي مما يدعونني لأنه هذا فيه كلام كثير مختصر الكلام أوبا يعنون عرب طره دوم ما نشكو لاسي طوبا قريت هوني كتو منا هوني شكر برا عرطو كان وازا سيد وازا مدى الله توفيق دلحة طوبا সর্বদা নিয়ে হেডিন যা সর্বত জেহাই বারো হন এবার ইনশাল্লাহ থবার শিশিব থবা করতে মনে নহর অনরাত থবার রাস্তা কি আয় যদি বুড়ার তো লৌরি গিয়ে গো যৌলি বুড়ার জাগাহি নিয় তা গিয়ে দৌলে সদিন তাই ফেরি মাই খাল্লাবি না তো অত মনে নহইব লেকিন হিন যদি আর এন খতম একজন তো মজলান ইউজ বিম মাঝে একদা ফুক ফুক মানে ওনারা বুঝর সিদি হজন আছে একদম মিসকিনের ফিলিমল মিসকিনের ফিলিম ওনারা সিনো দনী ইন বেসার নাতিয়ান দি ফিলিম বানাবার সময় হসওয়ার ফিনি বললা টিয়ানতে কিল দিই মিসকিনের ফিলিম ও লাগে যা তুই তো তবা করছি সদিন তাইব এ হাফতে বাদ আমি তো সাথে মনে হইবিন ইন বাঘ বাঘ বাঘ হেলাই দে লেখা মনে হলিও আন্নফার হেদাল্লাহ ইন রুক লারি ফেলো আতুয়া আল্লাহ হাদা শর্ত আসাসি হিন লারি ফেলালে الله تبارك وتعالى يخب القريب فلا يدي يوم الجمعة الله يتوفيق دلي إن شاء الله أرى مسجد الوادد ولا نخلي يوم فين عثمانية يوم الجمعة إن شاء الله في الوادي أي يوم الجمعة في الوادي رب السجن وأحب إلي مما يدعونني إليه ويكون الموضوع مكمل خلاص أركي قريب وشوني بر الله توفيق دلي مسجد العثمانية حارة العلماء فوق القحطاني لا لا إن شاء الله نكمل خلاص الله توفيق دلي إن شاء الله يوم الجمعة نلتقي أهم شيء يوم الجمعة نلتقي في الوادي بعدين نقرر حق يوم السبت سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك وصلى الله وسلم وبارك على سيدنا وحبيبنا محمد واله وصحبه اجمعين